পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে আগুন জলে, পালকি চলে, পালকি চলে গগন তলে আগুন জলে, শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে করার রোদে সারা, ময়রা মুদি না চক্ষু মুদি না পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাছি না শুষছে মাছি না উড়ছে কতক ভন ভনিয়ে ভন ভনিয়ে আসছে কারা হন ভনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে, কুকুর গুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ করে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, দুলকি চলে না নৃত্য তালে না ছয় বেহারা না জোয়ান তারা না গ্রাম ছাড়িয়ে না আগ বাড়িয়ে না নামলো মাঠে তামার কাটে তপ্ত তামা না যায় না থামা না উঠছে আলে না নামছে গাড়ায় না পালকি দোলে ঢেউয়ের নাড়ায়, পালকি দোলে ঢেউয়ের নাড়ায়, ঢেউয়ের দোলে অঙ্গ দোলে রে, মিঠো জাহাজ সামনে বাড়ে ছয় বেহারার চরণ দাঁড়ে, ঢেউয়ের দোলে অঙ্গ দোলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, হেয়া রে হেয়া হে তামারো হেয়া রে হে তামাল, হেয়া রে হেয়া হে তামারো হেয়া রে, সামাল হেকে চললো বেকে ছয় বেহারা মর্দ তারা, সামাল হেকে চললো বেকে হেয়া রে হেয়া হে তামারো হেয়া রে, জোড়হাটুনি খাটনি ভারী মাঠের শেষে তালের সারি, জোড়হাটুনি খাটনি ভারী তাকায় দূরে শূন্যে ঘুরে চিলফুকারে মাঠের পারে, গরুর বাথান গোয়াল থানা আ ওই গো গায়ের ওই সীমানা, আহা ওই গো গায়ের ওই সীমানা, বৈরাগী সে কণ্ঠি বাঁধা ঘরের কাছে লেপছে কাদা, মটকা থেকে চাষার ছেলে দেখছে ডাকুর চক্ষু মেলে, দিচ্ছে চালে পোয়াল গুছি বৈরাগী তীর মূর্তি সূচি, প্রজাপতি হলুদ বরণ শশার ফুলে রাখছে চরণ, কার বহুড়ি বাসন মাঝে পুকুর ঘাটে ব্যস্ত কাজে, ইটো হাতে হাতের পোঁছায় গায়ে মাথার কাপড় গোছায়, না না পালকি দেখে না আসছে ছুটে, না ন্যাংটা খোকা না মাথায় ফুটে, না পালকি দেখে না আসছে ছুটে, না ন্যাংটা খোকা না মাথায় ফুটে, না পোড়ো রাওয়াজ যাচ্ছে সোনা ঘোড়ো ঘরে চাঁদের কোনা, না না পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে, না না পোড়ো ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে, না না গ্রামের শেষে অসত্তলে পুনর ডেরায় চুল্লি জলে, গ্রামের সীমা ছাড়িয়ে ফিরে পালকি মাঠে নামলো ধীরে, আবার মাঠে হেয়া হে তামার কাটে হেয়া হে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে হেয়া হে, মাঠের মাটি হেয়া হে রৌদ্রে ফাটে হেয়া হে, পালকি মাতে আপন নাটে শঙ্খ চিলে হেয়া হে, সঙ্গে যেছে হেয়া হে পাল্লা দিয়ে হেয়া হে, মেঘ চলেছে হেয়া হে তাতা রশির তপ্ত রসে, বাতাসাতার দেয় হরসে রে গঙ্গা ফোর্ডিং লাপিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, বাঁধের দিকে সূর্য ঢলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে। চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে পালকি চলে হেইয়া হেই রে হেইয়া হেইয়া হেই রে হেইয়া পালকি চলে রে অঙ্গটলে রে হেইয়া হেই রে হেইয়া পালকি চলে রে অঙ্গটলে রে আর দেরি কত আর কত দূর হেইয়া হেই রে হেইয়া পালকি চলে রে হেইয়া হেই রে হেইয়া অঙ্গটলে রে হেইয়া হেই রে হেইয়া সূর্য ঢলে রে